মানুষ কত বৈচিত্র্যময়, বাহ্যিক আবরণে তাকে চেনা খুবই দুষ্কর, কিন্তু সত্যি কখনো চাপা থাকে না, একটা না একটা সময় বেরিয়ে আসবেই, যতই সেটাকে মিথ্যা বানানো হোক না কেন। এবং প্রশ্নটা যদি সম্পর্ক হয়, বিশেষত বৈবাহিক কিংবা প্রেমজনিত, সেক্ষেত্রে ছোট থেকে ছোট ঘটনাও ভয়ানক রূপ নেয়, যা একটা সাধারণ মানুষকেও পিশাচে পরিণত করে। কিন্তু সত্যিটা কখনোই চাপা থাকে না। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সম্পত্তিসহ পলাতক হয় এক ভদ্রলোকের স্ত্রী। পুলিশ হন্য হয়ে খুঁজেও টিকি অবধি উদ্ধার করতে পারে না। তখনই আবির্ভাব হয় আমাদের প্রিয় গোয়েন্দা হোমসের। কিন্তু হোমস কি পারবে তাদের উদ্ধার করতে? সে প্রশ্ন দেবে আজকের গল্পটি, স্যার আর্থার কোনান ডয়েল রচিত আমাদের আজকের ডিটেকটিভ শার্লক হোমস কাহিনী, দ্য অ্যাডভেঞ্চার অব দ্য রিটায়ার্ড কালার ম্যান। আজকে আমাদের সঙ্গে রয়েছে একজন বিশেষ অতিথি, মিডনাইট ফ্যান্টাসি থেকে মিডনাইট ফ্যান্টাসির কর্ণধার তথা একজন দারুণ কণ্ঠশিল্পী, পাশাপাশি একজন দারুণ সাউন্ড ডিজাইনার, সৌরভ সু। গল্পে ওয়াটসনের চরিত্রে পিনাকি, হোমসের চরিত্রে অভিযান এবং অন্যান্য চরিত্রে সায়ন্তন এবং সায়ন্দীপ। গল্পের পোস্টার ডিজাইনে শঙ্খ এবং সাউন্ড ডিজাইন করেছে রাকি। পরিবেশনাতে টিম গল্পাসু এবং গল্পের সূত্রধর আমি সায়ন্দীপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, দ্য অ্যাডভেঞ্চার অব দ্য রিটায়ার্ড কালার ম্যান। বিষণ্ন দার্শনিক মেজাজে সেদিন সকালে দেখলাম শার্লক হোমসকে। দেখেছো লোকটাকে? শুধলো আমাকে, এই মাত্র বেরিয়ে গেল যে বুড়োটা, দরজার কাছে দেখলাম। কি মনে হলো? মনে হলো মানে দেহ মনে ভেঙে পড়া মানুষ দেখলে মায়া হয়, জীবন যেন শূন্য অসার। আহা, একেবারে খাঁটি কথা। তবে কি জানো ওয়াটসন, সব জীবনই তো এমন শূন্য অসার, বড় মায়া হয়। বিন্দুতে এক প্রকার সিন্ধু দর্শন করিয়ে গেল বুড়ো। সারা জীবন মানুষ মরিচিকার পেছনেই ছুটে ছুটে যা চায় তা হাতের মুঠোয় পাওয়ার পর দেখে সব ফক্কা, সব মিথ্যে, সব ছায়া। জীবনে এত দৈন্যতা তো সেই কারণেই, ছায়াবাজির চাইতেও যা মর্মান্তিক। তোমার মক্কেল বুঝি? তা বলতে পারো, পাঠিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। হালে পানি না পেলে বিশেষজ্ঞ যেমন রুগী পাঠায় হাতুড়ের কাছে, জানো তো আর কিছু করার নেই, এও অনেকটা তেমনি। ব্যাপারটা কি? টেবিল থেকে একটা বেশ ময়লা কার্ড তুলে নিয়ে হোমস বলল, জোসিয়া অ্যাম্বালি, ছবি আঁকার সরঞ্জাম প্রস্তুতকারক, ব্রিকফল অ্যান্ড অ্যাম্বালি কোম্পানি জুনিয়র পার্টনার। পেন্ট বক্সের গায়ে কোম্পানির নামটা হয়তো দেখে থাকবে। 61 বছর বয়সে রিটায়ার করে জমানো টাকা নিয়ে লুই হেমে একটা বাড়ি কিনে ভেবেছিলেন শেষ জীবনটা বেশ শান্তিতে কাটাবেন। তারপর খামের পেছনে কয়েকটা পয়েন্ট টুকে রেখেছিল হোমস, এখন দেখে নিয়ে বলল, অবসর নিলেন 1896 সালে, বিয়ে করলেন 1897 সালে, বউয়ের বয়স ওর চাইতে 20 বছর কম, সুন্দরী, ছবি তাই বলছে, স্বচ্ছন্দে বাস করার মতো টাকা পয়সা, সুন্দরী স্ত্রী, অখণ্ড অবসর, জীবনটা মধুময় হওয়াই উচিত ছিল কিন্তু হলো না। 2 বছরের মধ্যেই সব ভেঙে গেল, ভেঙে পড়লেন দেহে এবং মনে, নিজের চোখেই তো দেখলে। কিন্তু কেন? বচন এ সেই পুরনো গল্প, বিশ্বাসঘাতক বন্ধু আর চপলমতি স্ত্রী। জীবনে একটাই শখ ছিল অ্যাম্বালির, দাবা খেলা। বাড়ির কাছেই থাকতেন এক দাবাড়ের ছোকরা ডাক্তার, ডক্টর রে আর্নেস্ট, যাতায়াত ছিল, ফলে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গতা জন্মায়। বুড়োকে তো দেখলে, ভেতরটা সুন্দর হলেও বাইরেটা কিন্তু নয়, কাজেই স্ত্রীর আর দোষ কি। গত হপ্তায় নিরুদ্দেশ যাত্রা করেছেন এই দুজন। যাওয়ার সময় বুড়োর সারা জীবনের জমানো বেশ কিছু টাকা আর দলিলের বাক্সটাও নিয়ে গেছেন। এখন মেয়েটিকে খুঁজে বার করতে হবে, টাকা পয়সা উদ্ধার করতে হবে। সামান্য মামুলি কিন্তু বুড়োর কাছে মর্মান্তিক। কি করবে ঠিক করেছো? আচ্ছা তুমি হলে কি করতে? হাতের কেস নিয়ে এখন ভীষণ ব্যস্ত আমি, লুইহেমে যাওয়ার সময় নেই, অথচ অকুস্থলে প্রমাণের বিশেষ দাম আছে। বুড়ো অবশ্য চাইছিল আমি যাই, কিন্তু অসুবিধাটা বুঝে আমার বদলি কাউকে পাঠাতে বলেছে। তাহলে আমি যাব, যদিও খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না। বিকেলের দিকে রওনা হলাম লুইহ্যাম অভিমুখে। তখনও বুঝিনি মামুলি এই ব্যাপার নিয়েই ইংল্যান্ডের হাট বাজার পর্যন্ত গরম হয়ে উঠবে দুদিনেই। একটু রাত করেই ফিরলাম বেকার স্ট্রিটে। পাইপ টানতে টানতে অর্ধ নিমিলিত চোখের রিপোর্ট শুনে গেল হোমস। মাঝে মাঝে ঝকঝকে ধারালো ধূসর চোখ পুরোপুরি তাকিয়ে দু চারটে প্রশ্ন না করলে মনে হতো যেন দীর্ঘ কৃশ শরীর এলিয়ে ঘুমিয়েই পড়েছে। বললাম, জোসিয়া অ্যাম্বারলির বাড়ির নাম হ্যাভেন। ইট বাঁধানো একঘেয়ে রাস্তার মাঝে সংস্কৃতি আর সুখ স্বাচ্ছন্দ্যে অপরূপ যেন একটা দ্বীপভূমি। রোদ্দুর পোড়া শ্যামলা ছাওয়া পাঁচিল দিয়ে ঘেরা, এমন একটা পাঁচিল যা কবিতা রাখো ওয়াটসন, ইটের উঁচু পাঁচিল এই তো, কড়া গলায় বলল হোমস। হ্যাঁ, রাস্তায় একটা লোককে জিজ্ঞেস করে জানলাম হ্যাভেন কোথায়। লোকটা সিগারেট খাচ্ছিল দাঁড়িয়ে, লম্বা ময়লা মিলিটারি চেহারা, ইয়া মোটা গোঁফ। হ্যাভেন কোথায় জিজ্ঞাসা করতেই অদ্ভুত চোখে তাকালো আমার দিকে। ফটক পেরোতে না পেরোতেই দেখলাম এগিয়ে আসছেন মিস্টার অ্যাম্বারলি। সকালে এক ঝলক দেখে বিচিত্র জীব মনে হয়েছিল, এখন দেখলাম আরো বেশি। লোকটা স্বাভাবিক মোটেই নয়। হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি, পিঠ বেঁকে গেছে যেন ভারী জিনিস তুলে তুলে, অথচ রোগা পটকা দুর্বল মোটেই নন। সেটা অসুর কাঁধ আর বুকের ছাতি দেখলেই মালুম হয়। পা দুটো কিন্তু নেমে এসেছে আলপিনের মতো সরু হয়ে, বাঁ পায়ের জুতো ভাঁজ খাওয়া, ডান পায়ের জুতো মসৃণ। অতটাও দেখিনি। আমি দেখেছি, নকল পা লাগিয়ে হাঁটেন বুড়ো। তারপর স্ট্র হ্যাটের তলা দিয়ে ঝুলন্ত সাপের মতো তেল চুকচুকে চুলের গোছা আর বলিরেখা আঁকা ভীষণ মুখচ্ছবি দেখেও বেশ অবাক হয়েছি। বেশ করেছো, তা কি বলেছেন তাই বলো। দুঃখ কষ্টের কথা বলে গেলেন হাউ হাউ করে। গাড়ি চলার পথ বেয়ে হাঁটতে হাঁটতে আশপাশ দেখে নিলাম, যত্ন আত্মীর চিহ্ন নেই কোথাও। বাড়ি আর বাগানের সর্বত্র অযত্ন আর হেলাফেলার ছাপ। বাগান হবে ছবির মতো, কিন্তু যা দেখলাম তা জঙ্গলের মতো। কোনো সুরুচি সম্পন্না মহিলা এ পরিস্থিতি বরদাস্ত করতে পারেন না, বাড়ির অবস্থাও তথৈব। এই একটি ব্যাপারে বুড়োর টনক নড়েছে মনে হলো, কেননা হল ঘরে মস্ত গামলা বোঝাই সবুজ রং আর বুড়োর হাতে রঙের বুরুষ দেখলাম, কাঠে রং লাগাচ্ছিলেন। আমাকে নিয়ে গেলেন নিজের নোংরা ঘরে, অনেকক্ষণ কথা বললেন। তুমি নিজে না যাওয়ায় বেশ হতাশ হয়েছেন দেখা গেল, বললেন। পথের ফকির হয়ে গেছি, কাজেই আমার মতো দিনহীন মানুষের বাড়িতে শার্লক হোমসের মতো বিখ্যাত পুরুষ আসবেন এতটা আশা করাই অন্যায়। বুঝিয়ে বললাম, টাকা কড়ির প্রশ্নই এখানে ওঠে না। বুড়ো বললেন, তা ঠিক, তবে কি জানেন, ক্রাইমও একটা আর্ট। সেদিক দিয়ে এই কেসে মনের খোরাক পেতেন উনি। মানুষকে চেনা বড় মুশকিল, স্ত্রীর কোন আবদারটা রাখিনি বলুন, সে ছোকরাকেও তো ছেলের মতোই দেখেছিলাম, তারপরেও কি না এই ব্যবহার। ডক্টর ওয়াটসন, সংসার বড়ই ভয়ঙ্কর। ঘন্টাখানেক ধরে শুরুর এই পালাগানি শুধু শুনে গেলাম। এত বড় একটা ষড়যন্ত্র ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি বুড়ো। বাড়িতে কর্তাগিন্নি ছাড়া আর কোনো জনমানুষী নেই, একজন ঠিকে যে সকালে আসে সন্ধ্যায় চলে যায়। এই ঘটনা যেদিন ঘটে সেদিন হে মার্কেট থিয়েটারে দুটো বেশি দামের আপার সার্কেলের টিকিট কেটেছিলেন বুড়ো নিজের আর নিজের স্ত্রীর জন্য। শেষ মুহূর্তে মাথা ব্যথা করছে বলে বউ আর যায়নি, বুড়ো একাই গেছিলেন। বউয়ের না যাওয়া টিকিটটাও আমাকে দেখালেন। হোমস বলল, আশ্চর্য, সত্যিই আশ্চর্য, কৌতূহল জাগিদলে দেখছি, টিকিটটা নিজে দেখাচ্ছিল, নাম্বারটা মনে আছে? সগর্বে বললাম, তা আছে, 31। আমার পুরনো স্কুলের নাম্বার বলেই মাথার মধ্যে থেকে গেছে। অপূর্ব, বুড়ো সিট নাম্বার তাহলে 9-30, 9-32। একটু গোলমাল লাগলো হোমসের অকস্মাত আগ্রহ আর কথাবার্তা শুনে। বললাম, তা তো বটেই, 20 আরির টিকিট তাও দেখেছি। খুব ভালো করেছো, আর কি বললেন বুড়ো? স্ট্রং রুম দেখালেন। স্ট্রং রুমই বটে, ব্যাংকে যেমন থাকে অবিকল তাই, দরজা জানলা সব লোহার, চোরের বাবার সাধ্যে নেই ভেতরে ঢোকে। ভদ্রমহিলা কিন্তু নকল চাবি জোগাড় করেছিলেন, উপপতির সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রায় 7,000 পাউন্ড নগদ নোট আর কোম্পানির কাগজ নিয়ে ভাগলবা হয়েছেন। কিন্তু কোম্পানির কাগজ নিয়ে বিক্রি করবে কি করে? সে পথ বন্ধ করে দিয়েছেন বুড়ো, পুলিশকে লিস্ট দিয়েছেন। মাঝরাতে থিয়েটার থেকে ফিরে দেখেন বাড়ি খালি, দরজা জানলা খোলা, স্ট্রং রুম লুট হয়ে গেছে। যাবার সময় চিঠিপত্র পর্যন্ত রেখে যায়নি স্ত্রী। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন বুড়ো। মিনিট কয়েক কি যেন ভাবল হোমস, তারপর বলল, আচ্ছা কোথায় রং করছিলেন অ্যাম্বার আলী? প্যাসেজে, স্ট্রং রুমের দরজা জানলা আগেই করেছিলেন। তোমার কোনো খটকা লাগেনি? মানে এই পরিস্থিতিতে রং করা নিয়ে ব্যস্ত থাকাটা একটু অদ্ভুত নয় কি? মন খারাপ থাকলে কিছু একটা নিয়ে ভুলে থাকে সবাই। আচ্ছা, কথাটা বুড়োর মাথার ছিট আছে তাই এমন কথা বলতে পারলেন। আমার সামনে চিলের মতো চেঁচাতে চেঁচাতে বউয়ের একটা ফটোগ্রাফ ছিঁড়ে কুচি কুচি করে ফেললেন। কালামুখ এই জীবনে যেন আর না দেখি। আর কিছু লক্ষ্য করলে? একটা ব্যাপার খুব বেশি চোখে পড়েছে। ব্ল্যাক হিথ স্টেশনে ফিরে ট্রেনে উঠলাম, যেই ট্রেন ছেড়েছে অমনি আমার পাশের কামরায় একটা লোক লাফিয়ে উঠে পড়ল। তুমি তো জানো যে মুখ একবার দেখি চট করে তা আর ভুলি না। লোকটাকেও ওই ঝাঁকি দর্শনেই চিনে ফেললাম। রাস্তায় যাকে হ্যাভেন কোথায় জিজ্ঞেস করেছিলাম সেই লোকটা, আবার তাকে দেখলাম লন্ডন ব্রিজে, তারপর ভিড়ে হারিয়ে গেল। আমাকেই যে ফলো করছিল তাতে কোনো সন্দেহ নেই। ঠিক ঠিক, কোনো সন্দেহই নেই। লোকটা ময়লা, লম্বা, গুঁফো আর গগলস পরা, তাই না? হোমস, তুমি কি গণৎকার? চোখে গগলস আছে আমি তো বলিনি। মেজোনিক টাইপিনও আছে নেকটাইতে। হোমস, ভায়া ওয়াটসন, এ তো খুবই সহজ ব্যাপার। কেসটা কিন্তু জমে উঠেছে। আগে ভেবেছিলাম সাদা মাটা আমার মাথা ঘামানোর উপযুক্ত নয়। যদিও গুরুত্বপূর্ণ সবকটা ব্যাপারই তোমার চোখ এড়িয়ে গেছে, তাহলেও যা দেখেছো তার মধ্যেই একটা গভীর চিন্তার খোরাক পাওয়া যাচ্ছে ওয়াটসন। আরে ভায়া, আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি। তুমি যা করে এসেছো তা অন্য কেউ করতে পারত না। কিন্তু কয়েকটা পয়েন্ট একদম যে খেয়াল করোনি। যেমন ধরো, অ্যাম্বার আলী আর তার স্ত্রী সম্পর্কে প্রতিবেশীরা কি বলে, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ডক্টর আর্নেস্ট সম্বন্ধেই বা পাড়া প্রতিবেশীদের কি মন্তব্য, লক্কা পায়রা লম্পট কি? ওয়াটসন, তোমার একটা মস্ত সুবিধে হচ্ছে যে তুমি ডাক্তার। মেয়েরা সহজেই মন খোলে তোমার কাছে, জিজ্ঞাসাবাদ করলে ওদের কাছ থেকেই অনেক খবর পেতে। যেমন ধরো পোস্ট অফিসের কেরানি মেয়ে অথবা মুদির বউ, এরাই তোমার স্যাঙাত হয়ে উঠতে পারত। সরাইখানার মেয়েটাকেও কানে একটু মন্ত্র দিলে অনেক কথা বেরিয়ে আসত, কিন্তু তুমি কিছুই করনি। এখনো করা যায়? করা হয়ে গেছে। এঘর থেকে না বেরিয়েই টেলিফোন আর স্কটল্যান্ড ইয়ার্ডের দৌলতে তা করেছি। বুড়ো যা বলেছে তা সব সত্যি। পাড়ার সবাই তাকে মহাকিপ্টে আর চামার স্বামী বলেই জানে। স্ত্রীর সঙ্গে মিষ্টি কথা পর্যন্ত বলতো না, স্ট্রং রুমে থাকতো টাকা কাঁড়ি কাঁড়ি। আই বুড়ো ডক্টর আর্নেস্ট দাবা খেলতো বুড়োর সঙ্গে, অন্য খেলা বুড়োর বউয়ের সঙ্গে। সবই যেন জলের মতো পরিষ্কার, তবু কোথায় একটা লটখট ব্যাপার থেকেই যাচ্ছে। সেটা কি? স্রেফ কল্পনা বলেই মনে হচ্ছে। যাক, আপাতত তা নিয়ে আর মাথা ঘামাতে চাই না। চলো অ্যালবার্ট হলে গিয়ে ক্যারিনার গান শুনে আসা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে রুটির গুঁড়ো আর জোড়া ডিমের খোলা দেখেই বুঝলাম আমার আগেই উঠেছে হোমস। টেবিলে একটা হাতে লেখা চিঠি পেলাম। প্রিয় ওয়াটসন, জোজিয়া অ্যাম্বার আলীর সঙ্গে মোলাকাত করে দু একটা পয়েন্ট পরিষ্কার করে নিতে চাই, তারপর ভাববো কেসটা হাতে রাখবো না ছেড়ে দেবো। তিনটের সময় তৈরি থেকেও দরকার হতে পারে। সারা দিন টিকি দেখা গেল না হোমসের। বাড়ি ফিরল ঠিক 3টের সময়, মুখ গম্ভীর, চিন্তাবিষ্ট এবং অন্য মনস্ক। এই অবস্থায় ওর সঙ্গে কথা না বলাই সঙ্গত। একটু পরেই ভীষণ উদ্বিগ্ন ও ভ্যাবাচাকা মুখে আবির্ভূত হলেন বুড়ো ভদ্রলোক। মিসেস হোমস, এই টেলিগ্রামটা পেয়ে ছুটে এলাম, মাথা মুন্ডু তো কিছুই বুঝছি না। হাত থেকে টেলিগ্রামটা নিয়ে জোরে জোরে পড়ে গেল হোমস। এখনই আসুন, আপনার সাম্প্রতিক লোকসান সম্পর্কিত খবর দিতে পারবো। এলম্যান, পল্লী পুরোহিত ভবন। হোমস বলল, টেলিগ্রাম পোস্ট করা হয়েছে 2:10 লিটল পার্লিংটন থেকে, জায়গাটা এসেক্স ফ্রিন্টমের কাছে। এখনই বেরিয়ে পড়ুন, গায়ের পুরুত বাজে কথা বলার লোক নন। ট্রেন কটায় ওয়াটসন? 5:25 আছে একটা লিভারপুল থেকে। চমৎকার ওয়াটসন, তুমিও যাও সঙ্গে। এই কেসটা একটা চূড়ান্ত আকার নিতে চলেছে, তোমার সঙ্গে থাকা দরকার। কিন্তু রওনা হওয়ার কোনো লক্ষণ দেখালেন না বৃদ্ধ মক্কেল। বললেন, মিস্টার হোমস, এ বড় উদ্ভট ব্যাপার। আমার ব্যাপার গায়ের পাদ্রি জানবেন কি করে? মিছিমিছি সময় আর পয়সা খরচই হবে। না জানলে টেলিগ্রাম করতেন না, পাল্টা টেলিগ্রাম করে আপনিও জানিয়ে দিন যে আপনি আসছেন। আমার যাবার দরকার দেখছি না। কঠোর হয়ে গেল হোমসের চোখ মুখ এবং কণ্ঠস্বর। মিস্টার অ্যাম্বালি, এরকম একটা স্পষ্ট সূত্র পাওয়ার পর আপনিও যদি তার সুযোগ না নেন, তাহলে আমি আর পুলিশ ধরে নেব কেসটার ফয়সলা করায় আপনার কোনো আগ্রহ নেই। যেন আটকে উঠলেন বৃদ্ধ মক্কেল। আরে মশাই, তাই যদি মনে করেন তাহলে 100 যাব। মনে হচ্ছিল গিয়ে লাভ নেই, তাই বলছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে আপনার যাওয়াই দরকার, জোর দিয়ে বলল হোমস। রওনা হওয়ার আগে আমাকে ঘরের বাইরে ডেকে নিয়ে হোমস এমন একটা কথা বলল যা শুনে বুঝলাম বিষয়টা ওর কাছে কতখানি গুরুত্বপূর্ণ। বলল, বুড়ো যেন সত্যিই চান শুধু এইটুকুই দেখবে। যদি ভেঙে পড়েন বা ফিরে আসেন, পোস্ট অফিসে গিয়ে একটা টেলিগ্রাম করবে আমাকে, লিখবে ভাগলবা। যেখানেই থাকি না কেন, সে টেলিগ্রাম আমার কাছে পৌঁছয়ে সে ব্যবস্থা আমি করে দেব। লিটল পার্লিংটন স্টেশনটা ব্রাঞ্চ লাইনে বলে যাওয়া একটু মুশকিল। যাত্রাপথও খুব সুখকর হলো না, একে তো গরম পড়েছে, ট্রেনও ধিকিয়ে ধিকিয়ে চলেছে, তার উপর বুড়ো অ্যাম্বারলি মুখখানা শুকনো আমশির মতো গোমড়া করে চুপচাপ বসে রইল তো বসেই রইল। মাঝে মাঝে এক আধবার বাঁকা সুরে শুধু বলল, পণ্ডশ্রম হচ্ছে, গিয়ে কোনো লাভ হবে না। স্টেশনে পৌঁছে মাইল দুয়েক পথ ঘোড়ার গাড়িতে পাড়ি দিয়ে হাজির হলাম পল্লী পুরোহিত ভবনে। হৃষ্টপুষ্ট বিরাট আকার সৌম্যমূর্তি পুরুতমশাই সাদর অভ্যর্থনা জানালেন। টেলিগ্রাম দেখে বললেন, এ কি, এই টেলিগ্রাম তো আমি পাঠাইনি, জোসিয়া অ্যাম্বারলির নামও তো কখনো শুনিনি। ভ্যাবাচাকা খেয়ে মুখ চাওয়াচাবি করলাম আমি আর বুড়ো। বললাম, তাহলে বোধহয় ভুল ঠিকানায় এসেছি। আর একটা পল্লী পুরোহিত ভবন নিশ্চয়ই এ গ্রামে আছে, পাদ্রি সাহেবের নামটা দেখুন না, এলম্যান। দেখুন মশাই, এ গায়ে পুরোহিত ভবন একটাই, আর পুরোহিত একজন। এই টেলিগ্রামটা জাল, এবং জালিয়াতি নিয়ে তদন্ত করার দায়িত্ব পুলিশের। আপাতত আর কথা বাড়াতে আমি চাই না। বেরিয়ে এলাম ইংল্যান্ডের আদিমতম গ্রামের রাস্তায়। পোস্ট অফিসে গেলাম টেলিগ্রাম করতে। অফিস বন্ধ হয়ে যাওয়ায় সেটা করা গেল না। শেষ পর্যন্ত রেলওয়ে আর্মস থেকে টেলিফোন করলাম হোমসকে। সব শুনে ও বলল, আশ্চর্য, সত্যিই বড়ই আশ্চর্য। আজ রাতে ফেরবার কোনো ট্রেনও তো নেই ওয়াটসন, রাতটা বরং গাইয়া চটিতেই কাটিয়ে দাও প্রকৃতি আর জোসিয়া অ্যাম্বারলির সান্নিধ্যে। খুক খুক হাসির আওয়াজ শুনলাম শেষের দিকে। বুড়ো অ্যাম্বারলিকে কেন যে লোকে হাড়কিপ্টে বলে সেদিন তা হাড়ে হাড়ে বুঝলাম। ট্রেনে আসার খরচপত্র নিয়ে গজগজ করছিলেন গোড়া থেকেই, জোর জবরদস্তি করে থার্ড ক্লাসে টিকিট দেওয়া নিয়ে। পরের দিন লন্ডন পৌঁছানোর পর দুজনের মধ্যে কার মেজাজ যে বেশি খিঁচড়ে ছিল সেটাও বলা মুশকিল হয়ে দাঁড়াল। বললাম, বাড়ি ফেরার আগে বেকার স্ট্রিটটা ঘুরে যান, মিস্টার হোমসের নতুন নির্দেশ থাকতে পারে। বিচ্ছিরি রকমের ভ্রুকুটি করে অ্যাম্বারলি বললেন, কালকের মতো নির্দেশ হলে শুনে লাভ কিছু হবে কি? মুখে বললেন বটে, কিন্তু সঙ্গে গেলেন বেকার স্ট্রিটে। হোমসকে আগেই টেলিগ্রাম করে আমার ফেরার সময় জানিয়ে দিয়েছিলাম, কিন্তু বাসায় ফিরে দেখলাম হোমস নেই, একটা চিঠি রেখে গেছে। লুইহ্যামে গেলেই তাকে পাওয়া যাবে। আশ্চর্য হলাম চিঠি পড়ে, আরও অবাক হলাম বুড়োর বসবার ঘরে হোমসের সঙ্গে ম্যাসনিক টাইপিং পড়া চোখে গগলস আঁটা ময়লা চেহারার কঠোর প্রকৃতির সেই লোকটাকে বসে থাকতে দেখে, যে আমাকে এখান থেকে লন্ডন পর্যন্ত ফলো করেছিল। হোমস বলল, ইনি হচ্ছেন আমার বন্ধু মিস্টার বার্কার। আপনার কেস তদন্ত করেছি আমরা দুজনেই আলাদা আলাদাভাবে। এখন দুজনেই একটাই প্রশ্ন আপনাকে করতে চাই, লাশ দুটি কোথায় পাচার করলেন? বিকট চিৎকার করে তড়াক করে চেয়ার ছেড়ে ছিটকে গেলেন জোসিয়া অ্যাম্বারলি। সরু সরু হাড় বার করা আঙুল দিয়ে খামচে ধরলেন বাতাস, চোয়াল ঝুলে পড়ল, মুখ হাঁ হয়ে গেল, ভয়ানক বাজ পাখির মতো দেখালো ক্ষণিকের জন্য। চকিতের মধ্যে স্পষ্ট দেখলাম আসল অ্যাম্বারলিকে, দানব প্রকৃতি পিশাচ অ্যাম্বারলি, যার মন দেহের মতোই বিকৃত, বিভৎস, ক্রূর, কুটিল। ধপাস করে পড়ে গেলেন চেয়ারে, পর মুহূর্তেই ঠোঁট চেপে ধরলেন উদ্গত কাশি আটকানোর প্রয়াসে। বাঘের মতো লাফিয়ে গেল হোমস, মুখখানা সবলে চেপে ধরে ঝাঁকিয়ে নামিয়ে ধরল মেঝের দিকে। খাবি খাওয়া ঠোঁটের ফাঁক দিয়ে টুপ করে খসে পড়ল একটা সাদা বড়ি। শর্টকাট রাস্তায় যেতে চাইলেই কি যাওয়া যায় জোসিয়া অ্যাম্বারলি? যা হওয়ার তা আইনসঙ্গতভাবেই হবে। বার্কার, আপনি কি বলেন? গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। ওয়াটসন, তুমি বসো এখানে, থানায় ছেড়ে দিয়ে ফিরছি আধ ঘন্টার মধ্যে। জোসিয়া অ্যাম্বারলি বুড়ো হলে কি হবে? বিরাট শরীরে সিংহের মতো শক্তি ছিল, কিন্তু দুজন অভিজ্ঞ পালোয়ানের সঙ্গে ধস্তাধস্তি করে সুবিধে হলো না। হিড়হিড় করে টেনে নিয়ে বুড়োকে তোলা হলো ছ্যাকরা গাড়িতে। আধ ঘন্টার মধ্যেই স্মার্ট চেহারার একজন ছোকরা পুলিশ ইন্সপেক্টরকে নিয়ে ফিরে এলো হোমস। বলল, ওয়াটসন, বার্কার হচ্ছেন আমার পয়লা নম্বরের প্রতিদ্বন্দ্বী। সারে উপকূলে একসময় খুব টক্কর দিয়েছেন। লম্বা ময়লা গোছের একজন তোমাকে ফলো করেছেন শুনেই চেহারার নিখুঁত বর্ণনা দিয়েছিলাম, সেই জন্যেই বেশ কিছু কেসের ফয়সলা ওর হাতে হয়েছে, তাই না ইন্সপেক্টর? সংযত কণ্ঠে ইন্সপেক্টর বললেন, নাক গলিয়েছে বলা যায়। আমার মতোই ধরা বাঁধা পদ্ধতিতে বার্কার কাজ করে না, হাতে হাতে তাই পাওয়া যায়। এ কেসে যে আমরা আমাদের পদ্ধতিতে তদন্ত করে ফল পেতাম না এমনটা ভাববেন না মিস্টার হোমস। আপনাদের উল্টোপাল্টা পদ্ধতি দিয়ে তদন্ত করে প্রাপ্য কৃতিত্ব থেকে আমাদের বঞ্চিত করাটা আমি ভালো চোখে দেখছি না, কিছু মনে করবেন না সোজাসুজি বললাম বলে। আরে মশাই, কৃতিত্ব থেকে কে বঞ্চিত করছে আপনাদের? কেস শেষ হলো, আমিও সরে দাঁড়াচ্ছি। শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন ইন্সপেক্টর। উত্তম কথাই বলেছেন, প্রশংসা বা নিন্দায় আপনাদের কিছু হয় না, কিন্তু খবরের কাগজের টিটকিরিতে আমাদের ক্ষতি হয়। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে টিটকিরি দেবে কেন? যেমন ধরুন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কি দেখে বুড়োর গোপন পাপ আঁচ করতে পারলেন, কি জবাব দেবেন? ঘাবড়ে গেলেন ইন্সপেক্টর। তিনজন সাক্ষীর সামনে আসামি স্বীকার করেছে আত্মহত্যা করতে গিয়েছিল স্ত্রী আর স্ত্রীর প্রেমিককে হত্যা করার পর, এছাড়া আর কি থাকতে পারে বলুন? বাড়ি তল্লাশির ব্যবস্থা করেছেন? তিনজন কনস্টেবলকে পাঠিয়েছি। তাহলে লাশের খবরও এবার পাবেন। বাড়িটায় জলের পাইপ লাগানো হয়েছে বাড়ি তৈরির অনেক পরে, তার মানে এমন একটা কুয়ো কোথাও পাবেন যা এখন আর ব্যবহার করা হয় না। লাশ দুটো তার মধ্যে থাকতে পারে, অথবা বাগানে, অথবা পাতাল ঘরেও থাকতে পারে। কিন্তু আপনি জানলেন কি করে? খুনটাই বা হলো কি করে? খুন করলেন কি করে সেটাই আগে বলি। বুড়ো অ্যাম্বারলির ঠাঁই হওয়া উচিত ছিল পাগলা কারোতে, ফাঁসি কাঠে নয়। টাকাকে বেশি ভালোবাসার দরুন বউয়ের উপর এমন অত্যাচার করেছেন যার ফলে ভদ্রমহিলা বাধ্য হয়েছেন পর পুরুষে আসক্ত হতে। অ্যাম্বারলি কুচক্রি বলেই হয়তো দাবাটা ভালো খেলতেন। হাড়কিপ্টেরা বড় ঈর্ষাকাতরও হয়, অ্যাম্বারলিও তাই ছিলেন। ডাক্তারের সঙ্গে স্ত্রীর গোপন প্রণয় আঁচ করে ফেলেছিলেন, তাই প্ল্যান করেছিলেন দুজনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবেন। এইরকম পৈশাচিক পরিকল্পনা কোনো সুস্থ মস্তিষ্কে আসে না। আসুন দেখাচ্ছি। যেন এ বাড়িতেই দীর্ঘদিন বাস, এমনিভাবে পদ দেখিয়ে আমাদের ভিতরে নিয়ে গেল হোমস। দাঁড়ালো স্ট্রং রুমের খোলা দরজার সামনে। হোমস বলল, প্রথম সূত্র হলো এই রঙের গন্ধ, ধন্যবাদটা ডক্টর ওয়াটসনের প্রাপ্য। গন্ধটা ওঁর নাকেও এসেছিল, কিন্তু ঠাউর করতে পারেননি। আমি কিন্তু লাইন করে ফেলেছিলাম। এই পরিস্থিতিতে বাড়িময় রঙের গন্ধ কেউ কেন ছড়ায়, কি উদ্দেশ্যে? নিশ্চয়ই অন্য কোনো গন্ধ আছে যা ঢাকবার মতলবে, এমন একটা গন্ধ যা বাইরের লোকের নাকে সন্দেহ হতে পারে। তারপরই শুনলাম বাড়িতে এমন একটা ঘর রয়েছে যার দরজা জানলা লোহার, বাতাস পর্যন্ত বেরোতে পারে না। দুটো বিষয় পাশাপাশি রাখুন, কি পাচ্ছেন? নিজের চোখে বাড়ি দেখার পর আমি একরকম বুঝেই ফেলেছিলাম আসল ব্যাপারটা। কেসটা যে সিরিয়াস সেটা আগেই আঁচ করেছিলাম। হে মার্কেট থিয়েটারের বি সারির 30 নম্বর আর 32 নম্বর সিটে সেই বিশেষ রাতে কেউ আসেনি তা নিজে গিয়ে জেনেছিলাম। এই সূত্রটাও ডক্টর ওয়াটসনের বাঘের চোখে ধরা পড়েছিল, কিন্তু তলিয়ে দেখেননি। কাজেই অ্যাম্বালির অন্যত্র স্থিতি ধোপে টিকল না, কেননা থিয়েটারের উনি জানেনি সে রাতে। বউয়ের জন্য কাটা টিকিট দেখাতে গিয়ে ডক্টর ওয়াটসনকে টিকিট নাম্বারটা দেখিয়ে ফেলার বিরাট ভুলটা করেছিলেন। বাড়ির মধ্যে থেকে অ্যাম্বালিকে সরানোর জন্য একটা কায়দা করতে হলো। আমার এক এজেন্টকে পাঠিয়ে দিলাম এমন একটা দূর গ্রামে যেখান থেকে রাতে ফেরা যায় না, ট্রেন থাকে না বলে। গায়ের পাদ্রির নাম দিয়ে এজেন্ট একটা টেলিগ্রাম পাঠালো অ্যাম্বালিকে। ডক্টর ওয়াটসনের সঙ্গে অ্যাম্বালিকে একরকম জোর করেই পাঠালাম সেখানে। কি বুঝলেন? দারুণ! ইন্সপেক্টরের সশ্রদ্ধ মন্তব্য। পথ পরিষ্কার করার পর হানা দিলাম বাড়িতে। সিঁধেল চোরের ব্যবসায় নামলে নাম করতে পারতাম, কি পেলাম তা নিজের চোখে দেখুন। এই যে গ্যাস পাইপটা দেখছেন, এই দেখুন পাইপের গায়ে কোণের দিকে একটা কলও রয়েছে। দেখতেই পাচ্ছেন পাইপটা দেওয়াল বেয়ে উঠে স্ট্রংরুমের ভেতরে গিয়েছে। কড়িকাঠের যেখানে কারুকাজ করা সেইখানে পাইপের খোলা মুখটা লুকোনো রয়েছে। যে কোনো মুহূর্তে বাইরের কল খুলে দিয়ে ঘরের ভেতর গ্যাস ঢুকিয়ে দেওয়া যায়, কেউ বাঁচবে না। স্ত্রী আর ছোকরা ডাক্তারকে এই গ্যাস চেম্বারে ঢুকিয়ে খুন করেছেন অ্যাম্বালি। বৈশাচিক পন্থাটা বুড়োর মাথায় এলো কি করে জানি না। পাইপ দেখলেন ইন্সপেক্টর, বললেন, আমাদের এক অফিসার গ্যাসের গন্ধ পেয়েছিলেন। তখন অবশ্য দরজা জানলা খোলা ছিল, রঙের গন্ধও ছিল। অ্যাম্বারলি রং করা শুরু করেছিলেন নাকি আগের দিন থেকে? তারপর মিস্টার হোমস? তারপর একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ভোর রাতে ভাঁড়ার ঘরের জানলা দিয়ে বেরিয়ে আসার সময় খপ করে কে যেন কলার খামচে ধরে চাপা গলায় হুঙ্কার ছাড়ল, রাস্কেল এবার যাবি কোথায়? ফিরে দেখলাম প্রতিদ্বন্দ্বী বন্ধু মিস্টার বাকারকে। হাসতে লাগলাম দুজনেই। অদ্ভুত পরিস্থিতি। বাকারকে কাজে লাগিয়েছে নিখোঁজ ছোকরা ডাক্তারের বাড়ির লোক। বাকারও আঁচ করেছিল জঘন্য কিছু একটা ঘটেছে এই বাড়ির মধ্যে, কদিন ধরেই বাড়ির ওপর নজর রেখেছিল। ডক্টর ওয়াটসনকে বাড়ি থেকে বেরোতে দেখেই ওকে সন্দেহ করে এবং পিছু নেয়। গ্রেফতারও করত ওয়াটসনকে, কিন্তু ভাঁড়ার ঘরের জানলা বেয়ে আর একটা লোককে চোরের মতো বেরোতে দেখে আর ধৈর্য রাখতে পারেনি। তারপর থেকে দুজনেই একসাথে কাজ করেছি। আমাদের সঙ্গে না করে তার সঙ্গে কাজ করার কি দরকার ছিল? দুজনে মিলে ছোট্ট যে পরীক্ষাটা করলাম এবং সফলও হলাম, সে পরীক্ষা আপনাদের দিয়ে হতো না সেই জন্য। যাই হোক, কেস থেকে এখন সরে দাঁড়াচ্ছেন তো? নিশ্চয়, আমার কাজের রীতি তো তাই। পুলিশ বাহিনীর তরফ থেকে ধন্যবাদ রইল। ইন্সপেক্টর, আপনাকে আরও একটা প্রমাণ দিয়ে যাই। ধরুন আপনাকে এ ঘরে কেউ আটকে রেখে গ্যাস ঢোকাচ্ছে আর বাইরে থেকে টিটকিটি দিচ্ছে, মাত্র 2 মিনিট সময় পেয়েছেন মৃত্যুর আগে, কি করবেন তখন? চিঠি লিখে যাব। খাঁটি কথা, কিভাবে মারা যাচ্ছেন তা লিখে রাখার চেষ্টা করবেন। কাগজে লিখলে তা চোখে পড়ে যাবে, তাই এই দেখুন, এইখানে দেওয়ালের নিচের দিকে বেগুনি কপিং পেন্সিলে লেখা আমরা খু, ব্যাস আর লেখা হয়নি। আপনি কি বুঝেছেন? মেঝে থেকে মাত্র 1 ফুট ওপরে লেখা, অর্থাৎ মরবার আগের মুহূর্তে, শেষ করার আগেই জ্ঞান লোপ পেয়েছে। বুঝেছি, লিখছিলেন আমরা খুন হচ্ছি। আমারও তাই বিশ্বাস। লাশ পেলে পকেটে পেন্সিলও পেতে পারেন। দেখবো, কিন্তু কোম্পানির কাগজগুলো কোথায়? কোথাও লুকিয়ে রেখেছেন নিশ্চয়। কিছুদিন পরে হয়তো নিজেই বলতেন পলাতকরা পাঠিয়ে দিয়েছে আর কাজে লাগবে না বলে, অথবা কোথাও ফেলে গিয়েছিল এখন পাওয়া গেছে। আপনার কাছে সাহায্য নিতে গেল কেন? অত্যন্ত শেয়ানা বলে, বড় বেশি বিশ্বাস ছিল নিজের ওপর। পাড়া প্রতিবেশীকে পরে বলতেন, দেখেছো শুধু পুলিশ নয়, খোদ শার্লক হোমসকে দিয়ে খোঁজবার ব্যবস্থা করেছি। কাজটা চমৎকার করেছেন বলেই খোদ শব্দটা মাফ করে দেওয়া গেল মিস্টার হোমস। দিন দুই পরে নর্থ সারি অবজারভার পত্রিকার একটা সংখ্যা আমার দিকে ছুঁড়ে দিল হোমস। পত্রিকাটা দ্বি সাপ্তাহিক, প্রথম পৃষ্ঠাতেই চোখ কেড়ে নেওয়া চনমনে কয়েকটা শিরোনাম, শুরু হ্যাভেন বিভীষিকা দিয়ে, শেষ চমকপ্রদ পুলিশি তদন্ত দিয়ে। তলায় অত্যাশ্চর্য এই কাহিনীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ, উপসংহারটাই আসল। তাতে লেখা, সরকারি গোয়েন্দাদের প্রখর বুদ্ধির প্রকৃষ্ট উদাহরণস্বরূপ অপরাধ ইতিহাসের চিরকাল সুবর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে ইন্সপেক্টর ম্যাকিনানের অসাধারণ সূক্ষ্মদর্শিতা। রঙের গন্ধ শুঁকেই তিনি বুঝেছিলেন গ্যাস জাতীয় কোনো উৎকট গন্ধ ঢাকবার জন্যই বিকট রঙের গন্ধ ছড়ানো হয়েছে বাড়ি ময়। এই থেকেই উনি সিদ্ধান্তে এসেছিলেন যে স্ট্রং রুমকে গ্যাস চেম্বারে রূপান্তরিত করা হয়, এবং এই সূত্র অনুসরণ করেই লাশ দুটোকে শেষ পর্যন্ত উদ্ধার করেন কুকুরশালা দিয়ে সুকৌশলে আচ্ছাদিত একটা অব্যবহৃত কুয়োর তলদেশ থেকে। জয়তু ইন্সপেক্টর ম্যাকিনান, কাষ্ঠ হেসে হোমস বলল, ম্যাকিনান লোকটা তো খারাপ নয়, কেসটা খাতায় লিখে রাখো, একদিন আসল ব্যাপারটা সবাই জানবে। খুন এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য রিটায়ার্ড কালার ম্যান। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আগামী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।